السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা বলছিলাম মনোরোগ নিয়ে বিশেষ বিশেষ কথা। আজকেও সেই জের ধরে কিছু মানুষের মনের রোগ আছে, তারা সেই রোগ পুষে রাখে, ফলে তাদের নিজেদের ক্ষতি নিজেরা করে, নিজের পায়ে নিজে কুড়ুল মারে, নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে। বলেছিলাম হিংসা, হিংসা হচ্ছে মনের একটা দারুণ মারাত্মক ব্যাধি, মহামারী। হৃদয়ে এলে সে হৃদয়ে শান্তি থাকে না। যে পরের প্রতি হিংসা রাখে, হিংসুক মন কোনদিন শান্তি পায় না। আরবিতে বলে আল হাসুদুলা ইয়াসুদ আল হাকুদুলা ইয়াকুদ, যে হিংসা করে সে কোনদিন সর্দারি পায় না, আর সব সময় হিংসুক নিজেকে ক্ষতিগ্রস্ত পায়। দেখবেন কোন যে হিংসুক সে আপনার হিংসা করে বলে, সে আপনার হিংসা করে বলে সে আপনার চুগলি করে। আপনার শত্রুর কাছে আপনি একটা কথা বললেন, চট করে কথাটা পৌঁছে দিল, কেন? যেহেতু আপনার প্রতি হিংসা আছে। আপনার শত্রুর কাছে পৌঁছে দেয়, আপনার বিরোধীর কাছে পৌঁছে দেয়, আপনার গার্জেনের কাছে পৌঁছে দেয়। কোনো কথা যেগুলো গার্জেনকে আপনি জানাতে চান না, সে পৌঁছে দিল, কেন? আপনার গার্জেনের সুবিধার্থে না, যেহেতু সে আপনার প্রতি হিংসা করে তাই। আপনার ম্যানেজার বা মুদিরের কাছে কি করে পৌঁছে দেয়, কোন একটা ত্রুটি দেখল ম্যানেজারের কাছে পৌঁছে দিল, কিংবা মালিকের কাছে পৌঁছে দিল, কিংবা সরকারের কাছে পৌঁছে দিল, যেটা সরকার বিরোধী, আর না হলেও সেটাকে বানিয়ে সরকার বিরোধী বানানো। রাজনীতি ইস্যু তো জানেন আপনারা, রাজনীতির ইস্যু বহু রকমের আছে। একটা ইস্যুতে ফেলে সরকারের কানে দিল, বাস আপনার পেছনে লেগে গেল। কিসের জন্য? শুধু হিংসার জন্য। আপনার আপনজনকে আপনার বিরুদ্ধে প্ররোচিত করে, আপনার ভালো মানুষ, আপনার প্রতি তার ধারণা ভালো, সে আপনাকে ভালোবাসে, কিন্তু এমন এক কথা ফুস মন্ত্র দিল যে সে আপনার প্রতি কুধারণা করতে লাগল, আপনার বিরুদ্ধে উস্কিয়ে দেয়। কে? আপনার হিংসুক। আপনার হিংসা করে বলে সে আপনার গিবত করে, বদনাম করে। অপরের কাছে গিয়ে দেখবেন আপনার বদনাম করছে, আপনার গিবত করছে, কেন? যেহেতু আপনার প্রতি হিংসা আছে, দোষ ধরে। হিংসুক আপনার দোষ খুঁজে বেড়ায়, ছিদ্রান্বেষণ করে, কোথায় দোষ সেই দোষ আবার পরের কাছে পরচর্চা করে। যেখানে আপনার প্রশংসা হয়, আপনার প্রশংসা শুনে তার গা জ্বালা করে। হয়তো কেউ আপনার প্রশংসা করছে, তার গা জ্বালা হয়ে গেল, হ্যাঁ ও আবার এই দিয়ে আপনাকে ছোট করে দিল। যখনই কোথাও আপনার প্রশংসা হবে, সেই ক্ষেত্রে দেখবেন সে ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে, তট করে আপনার মানটাকে, যেখানে আপনার মানটা বড় হচ্ছিল, প্রশংসা ছিল, সেখানে আপনার প্রশংসার জায়গায় বদনাম দুর্নাম নিয়ে আসবে। আপনার প্রতি হিংসুক আপনাকে দেখে তার গা জ্বলে, আর লোকেরা বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কি লাভ হবে? হিংসুক কিন্তু অপরের ক্ষতি করতে পারে না, দেখে দেখে লুচির মতো জ্বলবে, কিন্তু নিজেকেই নিজে জ্বালিয়ে মারবে, অপরের ক্ষতি করবে না। আপনার সুস্বাস্থ্য দেখে নিজের স্বাস্থ্য খারাপ করে, আপনার আপনার সুস্বাস্থ্য দেখে সে নিজের স্বাস্থ্য খারাপ করে, আপনাকে নিয়ে অন্যের কাছে বিদ্রুপ করে, দুশ্মন হাসি ওড়ায়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, কেন না? আপনার প্রতি হিংসা আছে। যে কোনো ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনে প্রাণে ক্ষতি কামনা করে, ভাবি ওর ক্ষতি হয়ে যাক, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ওরেই হয়ে যাক, ওর ছেলে মারা যাক, ওরেই হোক, যে কোনো একটা ক্ষতি, ওর ব্যবসায় ক্ষতি হোক, কিংবা ওর ঘরে ক্ষতি হোক, যে কোনো ক্ষতি সে কামনা করে, কেন? যেহেতু সে আপনার প্রতি হিংসা করে, পশ্চাতে বদদোয়া করে, লানত দেয়, গালি দেয়, গালাগালি করে। আপনার বিরুদ্ধে যখনই কথা বলবে, তখন দেখবেন যে গালি বেরুচ্ছে কিংবা লানত বেরুচ্ছে, কেন না? সে আপনার প্রতি হিংসা করে, আপনাকে বিপদের মুখে ঠেলে দেয়, বিপদের মুখে ঠেলে দেয়। জানছে যে হ্যাঁ গাড়িটার চাকা এমন হয়ে আছে যে বাস্ট হয়ে যাবে, কিন্তু আপনাকে বলছে না, যাক যে গেলেই বুঝতে পারবে। তার মানে কি? আপনাকে বিপদের মুখে ঠেলে দিল। এগুলো কি মুসলমান? মুসলমানের চরিত্র না, কিন্তু হিংসুকের চরিত্র এমনই। আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে, আর বিপদে যখন আপনি পড়বেন তখন সে মিষ্টি হাসি হাসবে, আনন্দ পাবে। কেন না, সে আপনার প্রতি হিংসা করে। তারপরে তো অনেকে আছে যে খুন করার চেষ্টা করে। আপনারা জানেন বদনজর লাগা, বদনজর বুঝেন, বদনজরটা কেন হয়? খারাপ দৃষ্টি দিয়ে। আসলে কোথেকে আসে খারাপ দৃষ্টিটা? হিংসা থেকে। আপনি তার সুন্দর গাছ দেখলেন, সুন্দর গাড়ি দেখলেন, সুন্দর বাচ্চা দেখলেন, দেখে ইস, ওরে এরকম হয়েছে, বাস। একে বলা হয় বদনজর লাগা। এ আসলে কিন্তু হিংসা থেকেই উদ্ভূত, হিংসা থেকেই আসে। তো হিংসা যখন খুব বেশি হবে তখন দেখবেন যে হিংসার কারণেই খুনোখুনি হয়, তাই না? এই জন্য কবি নজরুল বলেছিলেন, হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। হিংসা না থাকলে, হিংসা না থাকলে সব তরবারিগুলো কাঠের হয়ে যাবে, তার মানে খুনাখুনি হবে না, লড়াই ঝগড়া থাকবে না। হিংসা করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, আপনাকে খুন করার চেষ্টা করে, যে হিংসুক, যাদের মনে কঠিন হিংসার রোগ আছে, হিংসার জ্বালা আছে, তাদের এই অবস্থা। আর তারা নিশ্চয়ই সুজন নয় বরং কুজন। সুজনে সুজস গায়, কুজস ঢাকিয়া, কুজনে কুরব করে সুরবনাশিয়া। যারা খারাপ লোক তারা প্রশংসাকে ঢেকে দিয়ে বদনাম প্রচার করে, পক্ষান্তরে যারা ভাল লোক তারা বদনামকে ঢেকে দিয়ে প্রশংসা প্রচার করে। এটা হচ্ছে মানুষের মনোরোগ। দেখবেন এর মন ভালো বলে সে ভালোটা প্রচার করে, আর যার মন খারাপ সে খারাপটা প্রচার করে। যাই হোক, এরকমই একটা মনোরোগ হচ্ছে আপনার প্রতি বিদ্বেষ। এই হিংসার কাছাকাছি, কিন্তু বিদ্বেষ আছে, প্রায় শত্রুতার কাছাকাছি। কোন মোমেন মানুষের হৃদয়ে মুসলিমের প্রতি বিদ্বেষ হতে পারে না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তারা আল্লাহর কাছে মোনাজাত করে বলে, প্রার্থনা করে বলে, কারা? যারা পরে এসেছে আগের লোকেদের জন্য, যেমন আইমায়ে কেরাম, তাবেইন, যারা যে কাজ করে গেছেন ইজতিহাদে। আমরা অনেক সময় ইমামদেরকে গালি দিই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে গালি দিই, কিংবা ইমাম শাফি কে গালি দিই, বলে ইসলাম অনেক ক্ষতি করেছে মজাব সৃষ্টি করে। কিন্তু মজাব সৃষ্টি তারা করেছেন? তারা তো মুজতাহিদ, তারা তো মজাব সৃষ্টি করেননি। মজাব সৃষ্টি করেছে পরবর্তী লোকেরা, যারা যাদের অন্তর একদম অনুদার, তারা নিজেদের অন্ধ অনুকরণ বশত এক এক ইমামকে বেছে নিয়ে তারাই সৃষ্টি করেছে পরস্পর বিদ্বেষ। এই পারস্পরিক বিদ্বেষের মূল কারণ কিন্তু ইমামগণ নন। অর্থাৎ ইমামদের প্রতি কোন কুকথা কুমন্তব্য করা যাবে না। কি বলতে হবে? রব্বানা আগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর সেই ভাইদেরকে ক্ষমা করো যে ভাইরা আমাদের আগে গত হয়ে গেছে ঈমান সহ। দেখছেন? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে আমাদের হৃদয়ে বিদ্বেষ রেখো না। দেখছেন মোনাজাত? তার মানে কি? আমরা যেন কোন মুমিনের প্রতি বিদ্বেষ না রাখি। বিদ্বেষ রাখাটা হচ্ছে হার্দিক একটা রোগ। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আল্লাহ তুমি হচ্ছ মহা করুণাময় আর মহা দয়াময়। তাহলে বোঝা গেল কি, যে মুমিনদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। আর বিদ্বেষ থাকে কোথায়? হৃদয়ে। এরকমই একটা রোগ মূর্খামি, মানে শিক্ষা না রাখা। বহু মানুষ আছে যারা শিক্ষা পছন্দ করে না, অশিক্ষা, কুশিক্ষা বা মনের ভিতরে মূর্খতা পুষে রাখে। এটা কিন্তু হৃদয়ের একটা রোগ। যারা কবরে গিয়ে কি বলবে? হা হা লা আদরি। তখন কি বলা হবে? মা তালাইতা ও মা দাঁড়াইতা, পড়াশোনাও করনি আর জেনেও নাওনি। তো মূর্খতা বা অজ্ঞতা হচ্ছে একটা রোগ, যে রোগ তারা পুষে রাখে। এমনকি জিজ্ঞাসাবাদ করেও, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করেও জানতে চায় না। তারা মনে করে আমরা যা আছি ভালো আছি। এটা একটা খারাপ রোগ, অজ্ঞতা, মূর্খতা। তেমনি রোগ, হৃদয়ের একটা রোগ হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা এবং নিজের ভিতরে উৎকণ্ঠা উদ্বিগ্নতা এগুলো রাখা কেন? আপনি যখন কোন বালা মুসিবতগ্রস্ত হবেন তখন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কোন কোন মানুষ আছে দুশ্চিন্তায় পড়ে থাকে, অবশেষে দেখা যায় মানসিক রোগ। কি ভাই কেমন আছেন? আর বলেন না মিয়া, সব সময় সে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু না, যদি আপনি বিপদগ্রস্ত হন, বিপদগ্রস্ত হওয়ার ফলে আপনি কি যেখানে পড়বেন সেখানেই পড়ে থাকবেন? না, বরং কি করবেন? যে মাটিতে লোক পড়ে লোক উঠে তাই ধরে, যেখানেই আপনি পড়বেন সেই মাটি ধরেই আপনাকে খাড়া হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজাজ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওঠো খাড়া হও, কোমরে বল আনো, আর অক্ষমতা প্রকাশ করো না। আর কি বলো মুখে? হায় হায় আমার কি হবে, আর বলেন না আমি, আমার সব গেল। কি বলতে হবে? কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আমার যা হয়েছে যা ঘটেছে আল্লাহ তাআলা তকদিরে লিখেছিলেন তাই হয়ে গেছে। হা হতাশ করবেন না, যদি যদি না, এই এই করে আপনি খবরদার নিজের মধ্যে দুশ্চিন্তাকে পুষে রাখবেন না, বরং দূর করে আপনি নতুন জীবন, নতুন করে জীবন শুরু করবেন। এটাই হচ্ছে মোমেনের কর্তব্য। আর সবল মোমেন দুর্বল মোমেন আছে, কিন্তু দুর্বল মোমেনের চেয়ে সবল মোমেন আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি নিজে সবল হতে চেষ্টা করবেন। ঘৃণা করা, মানুষের প্রতি মানুষের ঘৃণা, মানুষকে ঘৃণা করা, মানুষকে ছোট ভাবা, এটা তো অহংকারের মধ্যেই পড়ে। কিন্তু অপরকে ঘৃণা করা এক প্রকার মানুষের মনোরোগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি ইমরিম মিন আশশার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে ঘৃণা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানের তিনটে জিনিস হারাম, কি? দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার খুন, তার মাল এবং তার ইজ্জত। অতএব আপনি কাউকে ঘৃণা করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনি জানেন না যাকে আপনি ছোট ভাবছেন সেই হয়তো আপনার থেকে ইমানে ভালো, কোন না কোন দিকে সে বেশি ভালো, কেন আপনি সবাইকে তুচ্ছ ভাবছেন, ছোট করছেন? অতএব ঘৃণা জিনিসটা মনের ভিতরে রাখলে হবে না, ভালোবাসা আনতে হবে। ভালোবাসা, প্রত্যেক সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা চাই। কিন্তু ভালোবাসা যদি কেউ নষ্ট করে তখন আলাদা কথা। এখন যদি বলে আমি বাঘকে ভালোবাসবো, সেটা কি হবে? সাপকে ভালোবাসবো, সেটা কি হবে? না। তো আপনি ভালোবাসবেন প্রাণীকে, যার পানি পান করার দরকার থাকে পানি পান করাবেন, প্রাণীকে পানি পান করানোই, কুকুরকে পানি পান করালেও আপনার গোনা ক্ষমা হয়ে যায়। আপনারা জানেন সেটা, তাই না? কুকুরকেও পানি পান করালে আপনার গোনা ক্ষমা হয়ে যায়। অতএব জীবে প্রেম, জীবকে ভালোবাসতে আপনি শিখুন, ঘৃণা দূর করে দিন। ছোট মানুষ যদি আপনার থেকে নিচু জাতের হয়, কি নিচু মানের হয়, কি নিচু পোশাকের হয়, কি নিচু পদের হয়, আপনি কোন প্রকার ঘৃণা রাখবেন না। যারা ঘৃণা রাখে তাদের একটা মনোরোগ আল বগদু, আর এই যে একটা শত্রুতা রাখা, শত্রুতা মনের ভিতরে পোষণ করা খুবই খারাপ জিনিস। যখন শত্রুতা প্রকাশ হবে তখন শত্রুতার বিনিময়ে শত্রুতা বা আরো কিছু করার কথা ভাবা হবে, কিন্তু আপনি মানে জন্মগতভাবেই শত্রুতা রাখবেন। যেমন ধরুন যদি কোন হিন্দি পাকিস্তানির কথা শোনে তো কি হয়? এমনি মানে প্রকৃতিগতভাবে শত্রুতা, কোন বাংলাদেশি আর কোন পাকিস্তানি প্রকৃতিগতভাবে শত্রুতা, যেহেতু যুদ্ধ হয়েছে সেই নিয়ে। এমনকি যে কোনো বাংলাদেশি যারা জানে না তারা আর কি, অজ্ঞ মূর্খরা ভাবে কি যে প্রত্যেক ইন্ডিয়ান এমনকি মুসলমানরা পর্যন্ত দুশ্মন, অজ্ঞতার কারণে পাকিস্তানিদেরকে দুশ্মন ভাবে। কিন্তু রাষ্ট্র আলাদা আর ব্যক্তি আলাদা, নাকি সব সমান? নিশ্চয়ই আলাদা। যে কোনো দেশে যেমন ইসরায়েল আমাদের দুশ্মন, কিন্তু ইসরায়েলের প্রত্যেকটা মানুষ কি আমাদের শত্রু? আমেরিকা যদি কারো দুশ্মন হয় তো আমেরিকার প্রত্যেকটা মানুষ কি দুশ্মন হবে? এই ভুল অনেক মানুষ মনে করে, তাই দিয়ে প্রকৃতিগতভাবে শত্রুতা ভাবাপন্ন মন নিয়ে তাদের সঙ্গে ব্যবহার করে, এগুলো হচ্ছে অজ্ঞতা। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আযান ফাইন্না যান আকযাবাল হাদিস, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কারণ কুধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করো না। ওয়ালা তানাজাসু, আর তোমরা দালালি করো না। ওয়ালা তাহাসাদু, আপোষে হিংসা করো না। ওয়ালা তাবাগাজু, আর আপোষে শত্রুতা রেখো না, শত্রুতা করো না। ওয়ালা তাদাবারু, আপোষে বিদ্বেষ রেখো না, পিছনে লেগো না, একে অপরের পিছনে লেগে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। আল মুমিনু আখুল মুমিন, তাই না? আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, মুসলিম মুসলিমের জন্য আয়না স্বরূপ। আর মুসলিম সমাজ হচ্ছে যে তারা একটি সদস্য অপর সদস্যকে শক্ত করে, একটা ইট অপর ইটকে মজবুত করে ইমারত বানায়। সেই রকম হও, শত্রুতা মনের মধ্যে পুষে রেখো না। এমনই একটা মনোরোগ, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। কোন বিপদে পড়লেন, তখন আপনি একদম নিরাশ হয়ে গেলেন, ব্যবসায় আপনার পুঁজি নষ্ট হয়ে গেল, ব্যবসায় প্রচুর ক্ষতি হল, তখন আপনি একেবারে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলেন। আপনি ভাববেন যে আল্লাহ আমার প্রতি আর দয়া করবে না, কিংবা বড় পাপ করেছেন, পাপ করার ফলে আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলেন। আপনি ভাবলেন কি যে আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না, তাই আপনি ক্ষমাও চান না। দূর, এতগুলো লোক খুন করেছি, আবার কি আল্লাহ আমাকে ক্ষমা করে? নিরাশ হলে হবে না, বরং কি করতে হবে, মনের ভিতরে আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে সুখ দেবেন। আপনি খুব অসুস্থতায় ভুগছেন কিংবা দুঃখে ভুগছেন, আপনি ভাবছেন যে আল্লাহ আপনার প্রতি রহম করবেন না, এটা ভুল কথা। আল্লাহর প্রতি এমন কুধারণা করবেন না। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ামাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, ভ্রষ্টরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তার মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি? ভ্রষ্টতা। তারপরে বলেছিলেন ইউসুফ নবীর আব্বা, কি নাম? ইয়াকুব আলাইহিসসালাম, যখন সেই ছেলেদেরকে পাঠালেন কোথায়, মিশরে খাবার আনতে, তখন বলেছিলেন ইয়া বুনাইয়া মানে কিছু কথা আন্দাজ করে বুঝেছিলেন যে ইউসুফ এবং তার ভাই এখনো বেঁচে আছেন, তাই তিনি বললেন হে ছেলেরা, হে আমার ছেলেরা যারা এরা করা, এরা হচ্ছে দশজন, এই দশজনকে বললেন যে যাও হে আমার সন্তানেরা, তোমরা যাও এবং ইউসুফ এবং তার ভাইকে বেনিয়ামিনকে খোঁজ করো। ওয়ালা তাইআসু মির রাহমাতিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। দেখছেন, তার মানে বোঝা গেল কি, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি? কুফরি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে সরাসরি বলছেন, কুল, হে নবী, আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, হে সেই বান্দারা, আল্লাহর বান্দারা যারা নিজেদের প্রতি পাপ করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, পরম করুণাময়। সুতরাং আল্লাহর কাছে চাইলে পরে, চাওয়ার মতো চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তেমনি আল্লাহর আজাব থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর গজব থেকে নিরাপদ মনে করা যাবে না, যে না আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, বা আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দেবেন না, এইরকম নিরাপদ মনে করা কি ঠিক? না, এটাও ঠিক না। কারণ অন্যায় করলে আল্লাহ শাস্তি দিতে পারেন দুনিয়াতে, আর আখেরাতে তো আছেই। যদি সেরকম অন্যায় হয়, যদি শিরিক ছাড়া অন্য বা কুফরি ছাড়া অন্য ছোটখাটো অন্যায় হয়, যেগুলো কাবিরা গুনাহ বলে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি একেবারেই নিরাপদ মনে করবেন যে না আমার শাস্তি হবে না, আমি একদম ভালো লোক, এরকম করাও ঠিক না। আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর চক্রান্ত থেকে নিরাপদ হয়ে গেছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর এই চক্রান্ত থেকে, মানে আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ মনে করে না নিজেকে, বরং সবসময়ই খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ নই, তেমনি আমরা আল্লাহর আজাব থেকেও নিরাপদ নই। যে কোনো সময় আল্লাহর আজাব আসতে পারে। এরকমই একটা রোগ, হৃদয়ের রোগ, সেটা হচ্ছে দুশ্মন হাসি। মুসলমানদের ক্ষতি দেখে, মুসলমানদের কেউ শত্রু আছে, তাদেরকে দেখে হাসি হাসা, দুশ্মন হাসি, সামাতাতুল আদা বলা হয়। আল্লাহর নবী পানাহ চেয়েছিলেন যে আমার অবস্থা দেখে যেন দুশ্মন না হাসে। অতএব দুশ্মন হাসি এটাও একটা রোগ, এর থেকেও বেঁচে থাকা দরকার। তারপর আরেকটা রোগ হল যে কিছু কিছু মানুষের মন আছে যারা মনে করে যে আমি খারাপ তো দুনিয়া খারাপ হোক, আপনি যেমন যেমন দুনিয়াকে দেখি তেমন। আরবিতে একটা কথা আছে, ওয়াদ্দাতি জানিয়া লাওয়ান্না নিসা আদ-দুনিয়া কুল্লুহুন্না জাওয়ানি, যারা বেশ্যা মেয়ে তারা মনে করে সমস্ত পৃথিবীর মেয়েরা যদি বেশ্যা হয় সেটাই ভালো, তাই না? খারাপরা চায় যে সবাই খারাপ হোক, যেমন ভালোরা চায় সবাই ভালো হোক। এটাই মানুষের প্রকৃতি, নিজের দল বাড়া ভারী করার জন্য। কিন্তু যদি কেউ মুসলমানরা খারাপ হয়ে যাক, মুসলমানদের ঘরে কি হোক, নোংরামি ঢুকুক, এটা সাধারণত দেখবেন। যেমন মনে করুন একটা লোকের বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে গেছে, কি বলে, একে পছন্দ করে বিয়ে করেছে। পছন্দ করে বিয়ে হয় না, ভালোবাসা করে হয়। ভালোবাসা করে অবৈধ প্রণয়ে একটা মেয়ে বেরিয়ে গেছে। এবারে সেই মেয়ের জন্য, সেই বাড়ির লোকের জন্য কথা বলবে না বলবে না? কেমন মা দেখো ভালো শিক্ষা দেয়নি, কেমন বাপ দেখো ভালো শিক্ষা দেয়নি, মেয়েটা বেরিয়ে গেল, এসে বলবে না বলবে না? এবার যারা যারা কথা বলেছে তাদের জন্য এই বাড়ির লোকে কামনা করে যে ওদের বাড়ি থেকেও কি হোক, ওদের বাড়ি থেকেও মেয়ে বেরিয়ে যাক, বা ওদের ঘরেও নোংরামি ঢুকুক, ওদের ঘরেও জিনা ব্যবিচার ঢুকুক। কেন মনে করে? যেহেতু কথা বলে আছে। এই যে কামনা করে, বরং ঘটিয়ে দিতে যায়, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, এরকম একটা মনোভাব থাকে, তাহলে পরে এটা হচ্ছে নোংরা রোগ, এটা হচ্ছে ক্যান্সার, মানুষের হৃদয়ের ভিতরে ক্যান্সার। যে তারা চায় যে মুসলমানদের ঘরে কি ঢুকুক, অশ্লীলতা ঢুকুক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুম ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে মুসলমানদের ঘরে নোংরামি ঢুকুক, যারা পছন্দ করে, তাহলে তাদের জন্য দুনিয়াতে রয়েছে কঠিন শাস্তি এবং আখেরাতেও কঠিন শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সুতরাং বুঝতে পারলেন যে এই সব রোগগুলো আমাদের মাঝে আছে। যে সমস্ত রোগ যদি থাকে মানুষের ভিতরে, তাহলে সেই মানুষ কি হয়ে যাবে, একদম তার ভিতরের হৃদয় ব্যাধিময় হবে, ব্যাধিগ্রস্ত। তাহলে যদি চান যে আমি কিভাবে আমি এই ব্যাধিগুলো থেকে দূরে থাকব, কি করে ব্যাধির রোগ, এই হৃদয়ের রোগ কিভাবে দূর হবে, তাহলে নিশ্চয়ই আপনাকে সেই ওষুধ নিতে হবে যে ওষুধ হাদিস কোরআনে বলা হয়েছে। কিভাবে ওষুধ নেবেন? আপনি সবসময় আল্লাহর দিকে রুজু করবেন। যে কোনো পাপ আপনার ভিতরে থাকলে আপনি কি করবেন? তওবা করবেন। আর এই সমস্ত যে কথাগুলো বলা হয়, যে হৃদয়ের রোগ, রোগের কথা বলা হল, এই রোগের যে পরিণাম, সেই পরিণামের কথা খেয়াল করবেন এবং আল্লাহর আজাবকে, আল্লাহর শাস্তিকে ভয় করবেন। তাহলে দেখবেন যে আপনার রোগ আস্তে আস্তে কি হচ্ছে, দূর হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় সঠিকভাবে চলবেন, আল্লাহর দিন মেনে চলবেন এবং আল্লাহর শরীয়ত চর্চা করবেন, কোরআন অর্থসহ পড়বেন, হাদিস অর্থসহ পড়বেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, রাতের নামাজ পড়বেন, চোখ দিয়ে পানি বের করবেন। তবে ওই কথা হল কি, যে চোখ দিয়ে পানি তখনই বের হবে যখন আপনার হৃদয় কঠিন থাকবে না। যদি হৃদয় কঠিন থাকে তাহলে আপনার চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আপনি অভ্যাস করুন, আপনার হৃদয়কে নরম করার কথা বলেছিলাম, কিভাবে নরম করা যায়। যদি আপনি হৃদয়কে নরম করতে পারেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করেন, তাহলে নিশ্চয়ই আপনার হৃদয়ের রোগ দূর হয়ে যাবে। সেই সমস্ত লোকদের কাছে ওঠা বসা করুন যারা ভালো লোক, যাদের মনে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, উদার মন, তাদের সাথে ওঠা বসা করুন, তাহলে আপনার হৃদয়ের রোগ দূর হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গে থাকো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে এবং ইরিদুনা ওয়াজহা আল্লাহর চেহারা চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়ালা তা'দু আইনাক আনহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, আর তাদের কাছ থেকে তোমার চক্ষু ফিরিয়ে নিও না যে তুমি দুনিয়ার পার্থিব্য সৌন্দর্য কামনা করবে। ওয়ালা তুতাইমান আগফালনা কালবাহু আন যিকরিনা, আর তাদের অনুসরণ করো না বা তার অনুসরণ করো না যাকে যার হৃদয়কে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, উদাস করে দিয়েছি। ওয়াত্তাবা হাওয়া, এবং যে নিজের খেয়াল খুশির এবং কুপ্রবৃত্তি অনুসরণ করে। ওয়াকান আমরুহু ফুরুতা, আর যার কাজ কারবার হচ্ছে সীমা লঙ্ঘন করে। সুতরাং এমন মানুষের যদি অনুসরণ করেন তাহলে হৃদয়ে রোগ সৃষ্টি হবে। পক্ষান্তরে যদি আপনি এমন মজলিসে বসেন যে মজলিসের লোক ভালো, যে মজলিসে হাদিস কোরআন আছে, যদি গান মাজরার মজলিসে বসেন সেখানে কি সৃষ্টি হবে? রোগ সৃষ্টি হবে, মুনাফিকি সৃষ্টি হবে। আর হাদিস কোরআনের মজলিসে বসলে আপনার হৃদয়ের রোগ দূর হবে। সুতরাং আবার বলি, আল্লাহ তাআলা প্রতি আপনি অভিমুখ করবেন, তাকে সম্মান দেবেন, তার তাজিম আপনার ভিতরে থাকবে এবং কোরআন ও সুন্নার জ্ঞান অর্জন করবেন, চর্চা করবেন। আর নিজের কৃত পাপের ওপরে আপনি লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন, মোট কথা তওবা করবেন, আর দ্বিতীয়বার সেই পাপে ফিরিয়ে যাওয়ার আপনি চেষ্টা করবেন না বা দূরে থাকবার চেষ্টা করবেন। যখনই আপনার মনে কোন কুপ্রবৃত্তি খেয়াল জাগবে তখন তার বিরোধিতা করবেন আর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এখানে সব থেকে বড় কথা কি? আল্লাহর ভয় এবং মৃত্যুকে মরণকে স্মরণ। যদি আপনার আল্লাহর ভয় থাকে, মরণকে স্মরণ থাকে, তো আপনি কোনদিন আপনার হৃদয়ে এই সমস্ত রোগ পুষতে পারেন না। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইউহান্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ থেকে এসেছে উপদেশ। আর কি? ওয়া শিফা, শিফা মানে কি? আরোগ্য, ওষুধ। লিমা ফিস সুদুর, হৃদয় রোগের ওষুধ, বুকের যে রোগ, হৃদয়ের যে রোগ, সেই রোগের ওষুধ এসেছে। সেটা কি? ওয়া হুদাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত। সেটা কি? আল কোরআন। আল কোরআন হচ্ছে হৃদরোগের ওষুধ। আপনি দেখবেন যখন আপনার মন খুব খারাপ হচ্ছে তখন আপনি বসে যান, কোরআন নিয়ে বসে যান। অবশ্য মানে জানলে পরে বেশি ভালো, মানে না জানলেও আপনি দেখবেন কোরআন পড়লে পরে আপনার হৃদয় কি হচ্ছে? নরম হচ্ছে এবং আপনার হৃদয়ের জং পরিষ্কার হচ্ছে। মন এমন একটা যন্ত্র যে সব সময় চিন্তা করতে থাকে। আপনি দেখবেন যে মন আপনার কোনো সময় খালি থাকে না, যে কোনো এক সময়ে, ঘুমের সময় ছাড়া, তাও ঘুমের ভিতরেও অনেকে স্বপ্ন দেখে। কেন দেখে? মনের মানস পটে তখন আপনার চলতে থাকে কাজ। মন এমন একটা যন্ত্র, হলার জানেন তো, হলা ওই ধান পেশা, ও সব সময় পিষতে থাকে। হলার কোন সময় বন্ধ হয় না, ধান দেন ধান পিষবে, গম দেন গম পিষবে, এমনকি ইট ভরে দেন ইটও পিষবে। মনও হচ্ছে সেরকম একটা হলার। মন সবসময় চিন্তা করে, কখনো দুশ্চিন্তা, কখনো কুচিন্তা, কখনো খারাপ চিন্তা, কখনো ভালো চিন্তা, বহু রকম চিন্তা আছে। এই মনটাকে ভালো চিন্তা দিতে হবে। ধান শেষ হয়ে গেছে, গম শেষ হয়ে গেছে, ইট ভরে দেবেন? ইট ভরে দিলে ইটও পিষে দেবে, কিন্তু ক্ষতি হবে কার? আপনার হৃদয়ের, মেশিনের ক্ষতি হবে, হলারের ক্ষতি হবে। এই জন্যে মনটাকে কাজে লাগান ইনশাআল্লাহ, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনার রোগ সেরে যাবে। আর এই জন্য সব থেকে বড় কথা বললাম তওবা। তওবা যে ছটা শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী যদি তওবা করেন তো ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, সংক্ষেপে সেই ছটা শর্তের কথা বলে দেন, কি কি? প্রথমত, আল্লাহর জন্যই তওবা করতে হবে, ইখলাস। দ্বিতীয়ত, যে পাপ করছেন তা ত্যাগ করতে হবে। তৃতীয়ত, যে পাপ করে ফেলেছেন তাতে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। চতুর্থত, যে পাপ করে ফেলেছেন জীবনেও আর করবেন না, এরকম দৃঢ় সংকল্প হতে হবে। পঞ্চমত, যদি বান্দার হক হয় সে হক ফিরিয়ে দিতে হবে। আর ষষ্ঠত, তওবা যথাসময়ে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিক মতো তওবা করে আমাদের হৃদয়কে, অন্তরকে পরিষ্কার করতে পারি এবং কোন মোমেনের প্রতি যেন আমরা হিংসা না করি, আমাদের বিদ্বেষ না থাকে। আর শেষকালে সেই দোয়াই করি যে দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, যে দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য বলতে বলেছেন বা শিখিয়ে দিয়েছেন, সে দোয়াটা কি? যে রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল্লিল্লাযিনা না প্রথম থেকে আর কি দোয়াটা বলতে হবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল্লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।